وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আমরা গত দর্শে আলোচনা করেছিলাম বখিল বা কৃপণ ব্যক্তির নিন্দা নিয়ে, যে বখিল যে কৃপণ সে কি ভালো? নিশ্চয় না। খায় না, পরে না, ধনী জমা করে, তার ধন খায়, চোরে আর পরে। তো এ হচ্ছে বখিল। বখিল নিয়ে আলোচনা করেছিলাম শুধুমাত্র কোরআন থেকে। এবার আমরা হাদিস থেকে দেখব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বখিল সম্পর্কে, কৃপণ সম্পর্কে কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীড়িত বিলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন, দেখা করতে গেলেন। অসুস্থ মানুষকে দেখা করতে যেতে হয়, তাই না? কি সব হয়, একটা সব বলুন, যে কোন অসুস্থ ব্যক্তিকে, অসুস্থ মুসলিম ব্যক্তিকে দেখা করতে গেলে কি সব হয়? ফেরেশতা দোয়া করেন, কেমন, কত কত কজন ফেরেশতা? যতক্ষণ পর্যন্ত থাকবে, বুঝতে পারছেন, ততক্ষণ সে দোয়া পাবে। সকালে গেলে সকালে দোয়া, আর হচ্ছে তার জন্য জান্নাতের একটা ফল পাওয়ার ব্যবস্থা হবে। সে যেন ওখানে গিয়ে জান্নাতের ফল পাচ্ছে, সে যেন জান্নাতের ফল পাচ্ছে, তার মানেই হচ্ছে জান্নাতের কাজ। বেহেশতের কাজ হচ্ছে কোন মুসলিমকে অসুস্থ অবস্থায় দেখা করতে যাওয়া, একটা হক, মুসলমানের একটা হক, তাই না? তো বিলালকে দেখা করতে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গিয়ে দেখলেন তার ঘরে এক স্তূপ খেজুর রয়েছে, বা তিনি এক স্তূপ খেজুর বের করলেন বিলাল নিজে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাজা ইয়া বিলাল, বিলাল কি তোমার ঘরে এত খেজুর? কালা ইদাখারতুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্যই আমি জমা করে রেখেছি। আল্লাহ আকবার। কাল আমা তাকসা, এ সত্ত্বেও আপনার জন্যই জমা করে রেখেছি বলা সত্ত্বেও বললেন, আমা তাকসা আই ইউজাআলা লাকা বুখারুন ফি নারি জাহান্নাম, তুমি কি ভয় করো না বিলাল, যে তোমার জন্য জাহান্নামের আগুনের বাষ্প তৈরি করা হবে। আল্লাহ আকবার। তার মানে জমা রাখলে কি করা হবে, এগুলোকে আগুনের বাষ্প তৈরি করা হবে। আনফিক বিলাল ওয়ালা তাকসা মিন যিল আরশি ইকলালা, বিলাল তুমি খরচ করো এবং আরশওয়ালার কাছে কমে যাওয়ার ভয় করো না। মানে তোমার খরচ করলে যে কমে যাবে তা নয়, খরচ করলে কমে না। আসলে কি হয়, সাদাকাতে মাল বাড়ে, অনেক সময় মাল দেখতে কমে যায়। আমাদের দেশে বলে বখিলের বাঁশ আর দাতার মাছ, বখিলের বাঁশ আর দাতার মাছ, তার মানে মাছ আর কি। পানির মাছ দান করলে বাড়ে, মানে তলায় তলায় থাকে, কিন্তু বাঁশ যদি কাটতে কাটতে দান করেন বাড়বে না, ওটা গুনতিতে আপনার কম হতে থাকবে। যদিও টাকা পয়সা গুনতিতে কম হয়, কিন্তু আসলে বরকতে কি হয়, বরকতে বৃদ্ধি পায়। এই জন্য তুমি খরচ করে যাও আর আরো সলার নিকটে মাল কম হয়ে যাওয়ার ভয় করো না। তিনি যেহেতু বলেছেন আনফেক ইউ আনফেক ইউনফাক আলাইক কিংবা ইউখলিফুল্লাহু আলাইক, তার মানে তুমি খরচ করো, আল্লাহ তাআলা তোমার খরচের বিনিময়ে মাল বৃদ্ধি করবেন। তাহলে বোঝা গেল জাহান্নামের বাষ্প তৈরি করা কাদের জন্য হবে, যারা মাল খরচ না করে ভরে ভরে রাখে, জমা করে করে রাখে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়াআদ্দাদা, খালি গোনে আর সিন্দুকে রাখে, গোনে আর সিন্দুকে রাখে, খরচ করা দরকার হলে সিন্দুকের কাছ থেকে দু পাঁচ টাকা ধার নেয়, আবার জামা ফিরিয়ে দিতে হবে, মানে চেষ্টা থাকে যে কখন ফিরিয়ে দেব, মানে এই টাকাটা খরচ হয়ে গেল, বিশাল আফসোস হয়। আর এরা যাকাত দিলে কি দেওয়া মনে করে, যাকাত দিলাম আল্লাহর রাস্তায়, মনটা খুশি হয় এদের, না কি হয় মনে হয়, জরিমানা দিলাম। যাকাত দিলে এরা কি মনে করে যে জরিমানা দিলাম, এই জন্য যাকাত ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এরা হচ্ছে আসলে বখিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আকসারুনা হুমুল আসফালুনা ইয়াউমাল কিয়ামাহ ইল্লা মান ক্বালা বিল মালি হাকাযা ওয়া হাকাযা ওয়া কাসাবা ওয়া কাসবুহু মিন তাইয়িব। কিয়ামতের দিনে ধনবানরাই সর্বনিম্ন মানের হবে, ধনবান যারা তারাই সর্বনিম্ন মানের হবে। এমনি আপনারা জানেন যে ধনবানদের তুলনায় অভাবীরা, গরিবরা, মিসকিনরা জান্নাতে যাবে, তাই না? আগে জান্নাতে যাবে কত বছর? 500 বছর। জানি না আল্লাহ তাআলা 500 বছর কোন দিন, আমাদের দিন নাকি আল্লাহর হিসাবের দিন? আর আল্লাহর হিসাবের আমাদের 1000 দিন, আল্লাহর কাছে একদিন, আল্লাহই জানেন। কিন্তু 500 বছর যদি দুনিয়ারই হিসাব হয় তাহলে চিন্তা করতে পারেন, যে মালদারদের হিসাব দিতে দিতে, ধনের হিসাব দিতে দিতে জান্নাতিরা 500 বছর জান্নাতে গিয়ে আরাম করবে, সুখ ভোগ করবে, আল্লাহুল মুস্তাআন। তো যারা ধনবান কেয়ামতের দিনে সর্বনিম্ন মানে তারা হবে। এরা কারা? যারা হিসাব ঠিক মতো দেয়, জাকাত ঠিক মতো দেয় তারা? না না, জাকাত ঠিক মতো দিলে, মোমেন কমপ্লিট থাকলে তার তো জোহর থেকে আসর পর্যন্ত সময়ের ভিতরেই ক্লিয়ার হয়ে জান্নাতে যাবে। যারা নয় ছয় করবে, যারা আল্লাহর হক আদায় করবে না, মিসকিনদের হক আদায় করবে না, আত্মীয় স্বজনের হক আদায় করবে না, তারাই সমস্যাতে পড়বে। যে তার মাল দান করবে এবং তার উপার্জন হবে পবিত্র, এই দেখেন মাল আছে কিন্তু মাল পবিত্র হতে হবে, আর মালকে সঠিক পথে ব্যয় করতে হবে। যিনি কিয়ামতে যে প্রথম যে 5টা প্রশ্ন হবে, যে প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তানের প্রথম প্রশ্ন বলছি না কিন্তু পা হিলবে না, সেই 5টা প্রশ্নের মধ্যে একটা বা দুটো প্রশ্ন রয়েছে যে তুমি তোমার মাল কিভাবে কামিয়েছ এবং তুমি তোমার মালকে কোন পথে কিভাবে ব্যয় করেছ। হিসাব ক্লিয়ার থাকলে সমস্যা নেই, কিন্তু হিসাব ক্লিয়ার না থাকলে উজুতে আর বুঝুতে বড় মুশকিল, তাই না? বড় কঠিন হয়ে যাবে। তো কিয়ামতের দিনে তারাই হবে যারা বখিল, যারা খরচ করতে চায় না, তাদেরই এই অবস্থা হবে। জাবের কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ-জুলম ফা ইন্নাল জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম করা থেকে দূরে থাকো, কারণ জুলুম হলো কিয়ামতের দিনে অন্ধকার। দুনিয়াতে জুলুম করুন, অন্ধকারে করুন কিংবা সূর্যের আলোতে করুন, কাল কিয়ামতের দিনে এই জুলুম আপনার জন্য কি হবে? অন্ধকার, আপনি রাস্তা দেখতে পারবেন না। আর বলছেন ওয়াত্তাকুশ, তোমরা কার্পণ্য থেকে, বখিলি থেকে দূরে থাকো, ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ কার্পণ্যই তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে, হামারাহুম আলা আনসাফাকু দিমা আহুম ওয়াস্তাহাল্লু মাহারিম আহুম, তাদেরকে আপোষের মধ্যে রক্তপাত ঘটাতে এবং হারামকে হালাল করে ব্যবহার করতে প্ররোচিত করেছে। কে? এই জুলুম, এই অন্যায়। জুলুম করে একে অপরের মাল দাবি এনে, আমাদের দেশেই দেখেছেন যারা চাষি তারা জমি দাবি নেয় না, ভূমি চিহ্ন একটু সরিয়ে দেয়, দাগ দেওয়া আছে ইঁটটা সরিয়ে দেয়, নিয়ে নিজের জমিটা কি করে বড় করে বাড়ায়। এদের শাস্তি কি বলুন তো? কিয়ামতের দিনে ওই জমিটা তার গলায় তাবিজ মাদুলি ঝুলিয়ে দেওয়া হবে, লে বয়ে বেড়া, সাত্যবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, লে বয়ে বেড়া। আর একটা কি শাস্তি? ওই জমি তাকে খুঁড়তে বলা হবে, চল খুঁড়ে যা, সাততলা। বইতে পারবে না পারবে আন্দাজ করুন, যদি আপনার শক্তি থাকে আপনি বহাবেন, বইতে কেউ পারে তার মানে তাকে কষ্ট দেওয়া হবে আর কি। আর এইভাবে টাকা পয়সা যদি কেউ বখিলি করে খরচ না করে, অনেক সময় দেখুন দরকারে সে খরচ করছে না, যেখানে দরকার সেখানে খরচ করছে না, ফলে আত্মীয়তার বন্ধন, অনেক সময় স্ত্রীকে ঠিক মতো খরচ দেয় না, স্ত্রীকে খরচ দিতে হবে, তাই না? এ নয় যে ইচ্ছা মতো তার হাতে ডোর ছেড়ে দিলে, দরকার নেই, কিন্তু হিসাব রাখতে হবে। আর অনেকে আছে যারা স্ত্রীকে ফেরেস্তার মতো বিশ্বাস করে, আমি বলছি না অবিশ্বাস করুন, কিন্তু অনেকে বিশ্বাস করে এবং মা বাপের নামে খাতা না খুলে বইয়ের নামে খাতা খুলে দেয়, আর অনেক সময় তখন বউ বগল বাজিয়ে আপনার থেকে একজন ভালো যুবককে দেখলে পড়ে, কিংবা আপনি প্রাইভেট মাস্টার রেখে এসছেন তার সাথে ছেলে মেয়ে রাখে, টাটা বাই বাই আবার দেখা হবে পরে আসে যাই, অনেকে আবার ফিরিয়ে নেয়, সমস্যা হচ্ছে অনেকে আবার ফিরিয়ে নেয়। যাই হোক, তো এইরকম অনেক আছে যে বয়ে বউকে বিশ্বাস করে, আমি অবিশ্বাস করতে বলছি না, কিন্তু হাতে থেকে ডোর ছাড়তে হয় না, ডোর ছাড় তাকে আপনি খরচ দেন, তাকে আপনি কষ্ট দেবেন না, তার যে প্রয়োজন আছে সে প্রয়োজন অনুযায়ী খরচ দেন। অবশ্য অনেকে চায় অতিরিক্ত চায়, তো অতিরিক্ত চাইলে পরে তার হক নেই সে অতিরিক্ত পাবে, বরং আপনি যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে, সাপও মরে এবং লাঠিও না ভাঙে চেষ্টা করতে হবে। ব্যাস, তাহলে বুঝতে পারলেন যে তারা এই বক কার্পণ্য করেছিল বলে আপোষে রক্তপাত ঘটিয়েছে এবং তারা হালালকে হারাম করে নিয়েছে। আল্লাহুল মুস্তাআন। পূর্ববর্তী জাতি ইহুদি খ্রিস্টান এরা সব। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম ফি জাওফি আবদিন আবাদান ওয়া লা ইয়াজতামিউ আশ-শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদান। তার মানে কোন বান্দার পেটে আল্লাহর রাস্তায় ধুলো ও দোজকের ধোঁয়া কখনোই একত্রিত হবে না। আল্লাহর রাস্তায় আপনি জিহাদে গেছেন, আল্লাহর রাস্তায় দাওয়াতে গেছেন, আল্লাহর রাস্তায় কোনো কাজে গেছেন, তো সেখানে যেতে যেতে ধুলো, আপনার ধুলো ঢুকেছে মুখে, তাই না? সে রাস্তায় পথে চলতে চলতে ধুলো ঢুকেছে, আর যে পেটে ধুলো ঢুকেছে সেই পেটে জাহান্নামের আগুন ঢুকবে না। তার মানে কি? সে জাহান্নামে যাবে না। আর ওয়ালা ইয়াজতামি আশ-শুহ ওয়াল ঈমান ফি কলবি আবিদিন আবাদান, কোন বান্দার হৃদয়ে এই দুটো জিনিস জমা হতে পারে না, ঈমান এবং কার্পণ্য। তার মানে কার্পণ্য কৃপণতা হচ্ছে ঈমানের বিপরীত জিনিস। যে মুমিন হবে সে কৃপণ হবে না, তার মধ্যে দুটো জিনিস ঈমান এবং কার্পণ্য বা কৃপণতা একসঙ্গে জমা হবে এটা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা হাদিস, তিনি বলেছেন, শাররুম মা ফি রাজুলিন শুহুন হালি' ওয়া জুবনুন খালি'। তার মানে মানুষের মধ্যে দুটি চরিত্র বড় নিকৃষ্ট, নিকৃষ্টতম চরিত্র, কাতরতাপূর্ণ কার্পণ্য এবং সীমাহীন ভীরুতা। মোমেন কৃপণ হবে এটা কিরকম, আর মোমেন ভীরু হবে এটাই বা কিরকম? সে ভীরু হবে না এবং কৃপণও হবে না। বিশেষ করে গরিব আত্মীয়কে দান দিতে বখিলি করলে তার জন্য রয়েছে পৃথক শাস্তি। যেমন গরিব আত্মীয়কে দান করলে তার জন্য রয়েছে ডবল শাস্তি, ডবল সওয়াব, তাই না? ডবল সওয়াব। তো গরিব আত্মীয়কে যদি আপনি দিতে বখিলি করেন তাহলে রয়েছে ডবল শাস্তি। চলেন হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যি রাহিমিন ইয়াতি রাহিমাহ ফায়াসআলুহু ফাযলান আতাহু আল্লাহু ইয়াহু ফায়াবখালু আলাইহি ইল্লা উখরিজ লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন জাহান্নামা হাইয়াতুন ইউকালু লাহা সুজা يتلمذ فيطوق فيطوق به। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন গরিব নিকট আত্মীয় যখন তার ধনী নিকট আত্মীয় নিকট এসে আল্লাহর দানকৃত অনুগ্রহ তার কাছে প্রার্থনা করে, মাল তো আল্লাহরই দান, তাই না? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, সেই মাল আত্মীয় এসে চাইল। আত্মীয় বলতে পারে আপনার নিকট থেকে যত শুরু করতে পারেন, আপনার নিকট আপনার ছেলে মেয়ে তো নয়, ছেলে মেয়ে তো আপনার জন্য ফরজ, তাদের ভরণ পোষণ করবেন, যাদেরকে জাকাত দেওয়া যায়, তাই না? আপনার ভাই বোন থেকে চাচা, তারপরে আপনার খালা, আপনার ফুপু, আপনার চাচা তো ভাইরা, খালা তো ভাইরা, মামা তো ভাই, এই ধরনের আর কি, যারা আত্মীয় আছে নিকট থেকে নিকট, এই আত্মীয়রা যদি আপনার কাছে আপনার অতিরিক্ত মাল চাইতে আসে, এটা বলে না যে তুমি না খেয়ে আমাকে দাও, বরং অতিরিক্ত মাল চাইতে আসে, আর যদি আপনি বখিলি করেন তাহলে সে কার্পণ্য করলে পরকালে আল্লাহ তার জন্য দোজক থেকে একটি সুজা নামক সাপ বের করবেন। এ জাহান নামে যাবে, একটা সাপ বের হবে তার জন্য, সাপ, সেটার নাম কি হবে? সুজা। যে সাপ তার জিভ বের করে মুখ হেলাতে থাকবে, ওই যে সাপ জিভ বের করে মুখ হেলায় না, করতে থাকবে, এই সাপকে বেরি স্বরূপ তার গলায় পরানো হবে, সাপ গলায় বেরি হয়ে পড়া হবে। বলা হয়েছে ওই মালগুলো তার সাপ হয়ে যাবে, বেরি হয়ে যাবে। আর এমনিতে আপনারা আগে শুনেছেন যে কোরআনের কথা, এটা কোরআনে শুনেছেন যে যে ব্যক্তি আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তাহলে কি হবে? ফাতুকুয়া বিহা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই মাল সম্পদ কিয়ামতের দিনে জাহান্নামের আগুনে তাপ দিয়ে মিকুয়া বানানো, মিকুয়া মানে ওই যে কি বলে, স্ত্রী বলে না, স্ত্রী বলে না, কি বলে, আয়রন বলে, দিয়ে গরম করে আপনার ছাঁকা লাগানো হবে। কোথায়? কপালে, পাঁজরে, পিঠে। বলবে হাজা মা কানাজতুম লি আনফুসিকুম, না এই যে তোমার কাছে বকিলি করে রাখতে, আল্লাহর পথে খরচ করতে না, এখন তোমরা ফাজুকু মা কুনতুম তাকনিজুন, যে তোমরা জমিয়ে জমিয়ে রাখতে, এখন চিখো, এখন জাহান্নামে চিখো, এখন সাপও তাই, ধন সম্পদকে সাপ বানিয়ে আপনি গরিবকে, আপনার নিজের আত্মীয় গরিবকে দিলেন না, তো আপনার জন্য সাপ বানিয়ে গলায় বেরি পড়িয়ে দেওয়া হবে। আল্লাহ মুস্তাহান। অন্য এক হাদিসে আব্দুল্লাহ বিন আমর হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আইয়ুমা রাজুলিন আতাহু ইবনু আম্মিহি ফাসআলাহু মিন ফাযলিহি ফামানাআহু মানাআহুল্লাহু ফাযলাহু ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তির কাছে তার চাচাতো ভাই এসে বলে, চাচাতো ভাই আত্মীয় তাই না, চাচা চাচা চাচা মানে বাপেরই তাই না, বাপ চাচা, এবার তার চাচা হয়তো নেই, চাচা মারা গেছে, চাচা যদি চাচাতো ভাই এসেছে, চাচাতো ভাই অনেক দূরে, মানে বাপ তারপরে ভাই চাচা তারপরে আবার চাচাতো ভাই, তো চাচার থেকেও অনেক দূরে হচ্ছে, তো সেই চাচাতো ভাই এসে তার উদ্বৃত্ত মাল চায় এবং সে যদি তাকে না দেয় তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ হতে তাকে বঞ্চিত করবেন। তুমি তোমার চাচাতো ভাইকে দাওনি, আজ আমার কাছে তুমি কোন অনুগ্রহ পাবে না। ওমান মানা ফাযলাল মাই লিয়ামনা বিহি ফাযলাল কারাই মানাহু আল্লাহু ফাযলাহু ইয়াওমাল কিয়ামাহ। আর যে ব্যক্তি অতিরিক্ত ঘাস না দেওয়া উদ্দেশ্যে তার কুয়া বা ঝর্ণার অতিরিক্ত পানি ও গবাদি পশুকে দান করে না, আল্লাহ কেয়ামতের দিন সেই ব্যক্তিকে নিজ অনুগ্রহ দান করবেন না। আপনার জমিতে, আপনার মাঠে, আপনার ময়দানে অতিরিক্ত পানি আছে, অতিরিক্ত ঘাস আছে, তো হিংসা ধোনা ওকে দিলে পরে কি হবে, আপনার কোনো ক্ষতি হবে না। অনেক সময় কি হয়, কুকুরে ঘাস আগলায় তাই না, কুকুর কি ঘাস খায়, কিন্তু কুকুর ঘাস নিজে খাবে না আর ছাগল গরুকেও খেতে দেবে না, এমন আছে, এমন সমস্যা দেখবেন অনেক মানুষ আছে, নিজেও খাবে না অপরকে খেতেও দেবে না। তো যদি এরকম কেউ করে, অতিরিক্ত পানি আপনার আছে, ঝর্ণার পানি আছে কিংবা পানি আপনি ছেড়ে দিলে চলে যায় বয়ে, কি পার্শ্ববর্তী আপনার প্রতিবেশী যারা জমিওয়ালা তারা চাষি তারা তারা উপকৃত হয়, কিন্তু আপনি দেবেন না হিংসা, যদি এরকম হয় আপনি কার্পণ্য করেন বকিলি করেন, তাহলে কেয়ামতের দিন আল্লাহ বলবেন আমার অনুগ্রহ থেকে তোমরা বঞ্চিত হও। আর একটা হাদিস আপনাদেরকে কবিতা শুনিয়েছিলাম, সেটাও মনে পড়ছে, যে কেয়ামতের দিনে আল্লাহ নিজে বলবেন যে হে বানি, হে আদম সন্তান, হে ইবনে আদম, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি, মনে আছে? তখন বান্দা চমকে বলবে, আরে হে আল্লাহ রব্বুল আলামিন, আপনাকে খেতে দেওয়ার কথা? তো বলে, অমুক বান্দা তোমার কাছে খেতে চেয়েছিল কিন্তু তুমি তাকে দাওনি, তাকে দিলে তুমি আজ আমার কাছে পেতে, তা মানে তাকে দাওনি সেদিনে, তাই আমার কাছে আজ তোমার কোনো খাবার নেই, কোনো আপ্যায়ন নেই। এমনিতে কেয়ামতের দিনে মানুষরা যখন হিসাব দেবে, হিসাব দেবে কতদিনের দিন বুঝতে তো পারছেন, কত সময় ধরে দাঁড়িয়ে থাকতে হবে, হুজুর এই এত দিনের যে দিন লোকেরা থাকবে কেয়ামতের মাঠে, তো তারা কি না খেয়ে থাকবে? শুনেছেন কথাটা কোনদিন? আপনারা শুনেছেন কেয়ামত 50,000 বছরের দিন, তাও বা জানেন না 50,000 বছর কোন কোন বছর, কিন্তু এই কথা শুনেছেন যে তারাই 50,000 বছর যে দাঁড়িয়ে থাকবে কেয়ামতে, মানে না খেয়ে থাকবে নাকি খেতে দেওয়া হবে? কেউ কেউ খেতে পাবে না, কেউ কেউ খেতে পাবে, দেখি জাহান নামে বিভিন্ন রকমের খাবার আছে শাস্তি স্বরূপ, কিন্তু কেয়ামতের দিনে মানুষের জন্য কি খাবার হবে? তখন তো আর খাবার তৈরি করার কোন ব্যবস্থাই থাকবে না, সব ধ্বংস হয়ে গেছে। এখন যদি বলেন যে আল্লাহ তাআলা এমন বডি, যেহেতু নতুন বডি হয়তো বা খাবার লাগবে না, যেমন সূর্য কাছে হবে কিন্তু দেহ ধ্বংস হবে না, এরকম হতে পারে, কিন্তু হাদিসে আছে যে কেয়ামতের দিনে আপনার পায়ের নিচে যে মাটি থাকবে সেটাই রুটি মতো খাবার হয়ে যাবে, রুটির মতো হয়ে যাবে, আর সেখান থেকে আপনি কেয়ামতে খাবেন, যদি না আল্লাহর নিষেধ না থাকে, যদি না আল্লাহ নিষেধ থাকে। আর পানি, পানি তো হাউজে কাউসারের পানি আছে, একবার খেলে আর জীবনেও পেয়াস, শুধু পেয়াস লাগবে না নয়, জীবনেও পেয়াস লাগবে না। বল তাহলে হুজুর জান্নাতে গিয়ে এইসব নহর গুলো আছে সে সমস্ত পানি আপনি খাবেন কিন্তু বিনা পেঁয়াজে খাবেন? পেঁয়াজ লাগলেই পানি খেতে হবে, না লাগলে পানি খেতে হয় না? পেঁয়াজ না লাগলেও পানি খাওয়া যায়, এখন আমার পেঁয়াজ নেই কিন্তু আমি খাচ্ছি, তো সেই রকমই আপনি হাওয়াজ কাওসারের পানি আল্লাহ নবীর হাতে খেয়েছেন কিংবা আল্লাহ নবীর কাছে অবশ্যই খেতে হবে, তার কারণ আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়াজ কাওসারের পানি তিনি হচ্ছেন সেখানকার অধিপতি। এখন কিছু লোক আসবে ফেরেশতাই তাড়িয়ে দেবেন, সহকান সহকান দুরহা দুরহা তোরা, এরা কারা? এরা হচ্ছে বিদাতি যারা দিনে নতুন নতুন ইবাদত আবিষ্কার করে, দিন আবিষ্কার করে এবং মানুষের মাঝে প্রচলিত করে, তাদেরকে বলে তোরা দূর হ, তোরা হচ্ছিস বিদাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এরা তো আমার উম্মত, তখন ফেরেশতারা বলবেন আপনি জানেন না যে আপনার পরে এরা, জানেন না দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন? জানতেন না, কিন্তু চিনতে পারবেন যে আমার উম্মত। কিভাবে চিনবেন? কিয়ামতে শাহ আলমকে কি আল্লাহ নবী দেখেছেন? যা দেখেননি। হ্যাঁ, উজুর জায়গাগুলো আল্লাহ আকবার, উজু ভালো করে করবেন, উজুর জায়গাগুলো কিয়ামতে চমকাতে থাকবে, আল্লাহ নবী চিনতে পারবেন যে এ হচ্ছে আমার উম্মত। কিন্তু যে বিদাতি তাকে পানি পান করতে দেওয়া হবে না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে বলবেন হয়তো তাহলে তো নামাজি ছিল, উজুর জায়গাগুলো চমকাবে। যেভাবেই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারবেন, চিনতে পারার পর যখন তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, পানি পান করতে দেওয়া হবে না, তখন তাকে বলা হবে এরা হচ্ছে বিদাতি যারা দিনে পরিবর্তন সাধন করেছিল এবং বিদাত করেছিল। যাই হোক, তো পানি পান করে আপনি এমন পানি পান করবেন যে জীবনেও পানি পান করতে হবে না। আমাদের কথা কি ছিল? কার্পণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা কিয়ামতে বলবেন যে তোমাকে, তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, তুমি পানি দাওনি। আল্লাহ, সেটা কি করে সম্ভব? তো আল্লাহ বলবেন অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তাকে দিলে পরে তুমি আমার কাছে পেতে। আর একটা কি, অমুক আমি আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখা করতে আসনি। এটা আরো বেশি অবাক, তাই না? বলে ইয়া রাব্বুল আলামিন, আপনার অসুস্থতা এটা তো তো বলবেন যে অমুক বান্দা আমার অসুস্থ ছিল, তুমি তাকে দেখা করতে যাওনি, যদি যেতে আমার কাছে তার কাছে আমাকে পেতে। তার মানে আসলে কি হতো, আমাকে দেখা করা হতো। তো আল্লাহ তাআলা এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন যেন মানুষ মানুষের উপকার করে। মানুষ যদি মানুষের উপকারে না আসে, মানুষ যদি বিপদে আপদে মানুষের পাশে না দাঁড়ায়, তাহলে কি করে মানুষ হয়? মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বাস করতে সে উদ্বুদ্ধ হয়, কারণ তার উপকারের দরকার হয়। তার যখন উপকার, কোন মানুষ কি স্বয়ং সম্পূর্ণ? অবশ্যই না। তার যখন উপকারের দরকার হয়, মানুষের কাছ থেকে সে সাহায্য নেবে, সাহায্য পাবে, তেমনি তারও উচিত মানুষকে সাহায্য করা, সাহায্য দেওয়া। তো এই হলো আজকের আমাদের বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আমরা শুনলাম যে কৃপণ কত বড় জিনিস, মানে কত বড় খারাপ জিনিস, বা কত খারাপ ব্যক্তি যে কৃপণতা করে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কৃপণতা থেকে দূরে রাখেন এবং দানশীলতার তৌফিক দান করেন, আর দানশীলতার যে মর্যাদা আছে সেই মর্যাদার নাম লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফযলিকা আম্মান সিওয়াক। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।